সুপ্ত প্রতিভা জাগা, সুন্দর আগামী সাজা। একতা, একতা নির বন্ধ হও, সুপ্ত প্রতিভা জাগাও, সুন্দর আগামী সাজাও। সুপ্ত প্রতিভা জাগা, সুন্দর আগামী সাজা।